আগো সলকাই মুটু ভিত্রা ডাঢ়ায়ে রাগায়ো তিমি ও আগো সলকাই মুটু ভিত্রা ডাঢ়ায়ে রাগায়ো তিমি পুরিয়ে কো মন কো ঘাউ পুরিয়ে কো মন কো ঘাউ বড়ায়ে রাগায়ো তিমি বড়ায়ে রাগায়ো খুশি দিউলা কে দিউলা ভন্থেউ তিমি হাস দিউলা খুশি দিউলা কে দিউলা ভন্থেউ তিমি উল্টাই খোটা তানি মলাই লড়ায়ে রাগায়ো তিমি পুরিয়ে কো মন কো ঘাউ পুরিয়ে কো মন কো ঘাউ বড়ায়ে রাগায়ো তিমি বড়ায়ে রাগায়ো গরছু সাথ দিনছু জানাই দিনছু ভন্থেউ সাধাই মায়া গরছু সাথ দিনছু জানাই দিনছু ভন্থেউ সাধাই বলি ফেরি উল্টাই আউলা ঠড়ায়ে রাগায়ো তিমি পুরিয়ে কো মন কো ঘাউ পুরিয়ে কো মন কো ঘাউ বড়ায়ে বড়ায়ে রাগায়ো তিমি আগো সলকাই মুটু ভিত্রা ডাঢ়ায়ে রাগায়ো তিমি